আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচনায় আমরা দেখব কবর জিয়ারত সম্পর্কে, কবর জিয়ারত সম্পর্কে কিছু কথা, আর কবর থেকে কি হয়েছে বাদশাহ নজর আমাদেরকে বলবে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মূর্তি পূজা কার জামানাতে শুরু হয়, এমনি কত সালে তো বলা মুশকিল আছে, কার জামানাতে কার যুগে শুরু হয়? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে। কি জিনিস বা কি বিষয়কে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়? নূহ আলাইহিস সালামের যুগে পাঁচজন বড় আবেদ ছিলেন, যাকে আমরা আউলিয়া বলি। নাম কি? ওয়াদ, সুয়া, ইয়াহুস, ইয়াউক আর নাসর। এই পাঁচ ব্যক্তি ছিলেন খুবই নেককার আউলিয়া লোক। তারা যখন মারা গেলেন তখন লোকেরা তার চর্চা করতে লাগলো যে সাংঘাতিক লোক, তাদের মতো লোক হয় না, যেমন আমাদের দেশে হয়। অমুক বাবু এই লোক ছিল গো, যে বাঁধের উপর দিয়ে লাঠি হাতে গেছে সেই বাঁধে আর সে বাঁধ আর ভাঙে না, চর্চা হয়। যার বা আমি বললাম, তার কাছে গেলাম, বলে দিল আমার পকেটে 16 টাকা আছে। এই যে চর্চা, আর বেশিরভাগ ভক্তার ভক্তরা চর্চা করে ভক্তি বাড়ায়, মুড়িদান বেশি করে, তাই না? তো সে যুগে ওরকম চর্চা হতে হতে হতে হতে তাদের নাম প্রসিদ্ধ হয়ে গেল। এবারে ইবাদত করার মানেই তাদের কথা স্মরণ হওয়ার ব্যাপার চলে এলো, তাদের কথা স্মরণ হয়ে করে ইবাদত করতে হবে। তো প্রথমে তাদের কবর জিয়ারত করতে লাগলো, তাদের কবর জিয়ারত করতে লাগলো, তাদের কবরের পাশে গিয়ে ইবাদত করতে লাগলো। ওদেরকে স্মরণ হবে আর আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কিন্তু শয়তান ফুস মন্ত্র দিল এইভাবে যে আর কত আসা যাওয়া করবে, তার মানে এদের মূর্তি ঘরে মজলিসে বানিয়ে রাখলেই তো হয়, দেখবে আর মনে পড়বে, বাস মূর্তি বানানো হলো, ঘরে রাখা হলো। তখনও কিন্তু পূজা শুরু হয়নি। পরবর্তী প্রজন্ম যখন এলো তখন তাদের কানে শয়তান ওয়াসওয়াসা দিল যে একে এমনি রাখা আছে, তোমার বাপ দাদারা এর পূজা করত। তখন যেই পদ্ধতি ছিল, অং বং যাই হোক, যেমন করেই হোক, পূজা শুরু হয়ে গেল। ডাইরেক্ট আল্লাহকে ছেড়ে তাদের ইবাদত শুরু হয়ে গেল। কার জামানাতে? নূহ আলাইহিসসালামের জামানাতে। অনেক বুঝালেন না, 950 বছর শেষের দিকে বহু বুঝালেন, যখন শেষকাল বুঝ মানল না জাতি, তখন তো শেষকালে তুফান এলো, তাই না? ওই যে খবরদার, তোমাদের মাবুদ এই মাবুদ, এদেরকে এদেরই পূজা করো, এদের পূজা ছাড়ো না, নূহের কথা শোনো না। সাধারণত প্রত্যেক যুগে নবীদেরকে পাগল বলা হয়েছে, তাই না? হ্যাঁ, কি কথা বলে, আপনাকেই পাগল বলা হবে। আপনি যদি এমন এক মাজারি গ্রামে যান যেখানে মাজারের পূজা ভরপুর, সেখানে যদি বলো মাজার পূজা চলবে না, মাজার ভাঙতে হবে, তা আপনাকে পাগল বলবে না? কোন হিন্দু গ্রাম, পাক্কা হিন্দু গ্রামে গিয়ে যদি বলেন যে এই মূর্তি পূজা করা চলবে, আপনাকে পাগল বলবে না? আরে শত শত বছর ধরে করে আসছে, ওই পাগল বলে কি, এইভাবেই হয়েছে বলা। তো এই পাঁচজন নেক লোকের মাধ্যমে ও তাদের প্রতি অতিরঞ্জন করে তাদের ইবাদত খেয়াল করতে করতে তাদেরই ইবাদত শুরু হয়ে গেল। কার জামানাতে? নূহ আলাইহিসসালামের জামানাতে। বোঝা গেল ব্যক্তি পূজা প্রথম, মূর্তি পূজার আসল কি? ব্যক্তি পূজা। ব্যক্তি পূজা থেকে আসো তারপরে মূর্তি পূজা। মূর্তি হলো মাটির উপরে রেখে পূজা, আর মাটির নিচে থাকা অবস্থায় একটা পূজা আছে, সেটা হচ্ছে মাজার পূজা। এক হচ্ছে দুর্গা পূজা আর এক হচ্ছে দর্গা পূজা, পূজা কিন্তু একই। ওরা বলে না এ পূজার কথা নেই কোরআনে, কোরআনে আছে মূর্তি পূজার কথা। হ্যাঁ ঠিকই, কিন্তু মূর্তি আর এর মানে মাটির উপরে মূর্তি আর মাটির নিচের মূর্তি কি পার্থক্য? সবই তো ব্যক্তি পূজা। তোমরা ব্যক্তি ব্যক্তিকে এমন গুণে পূজা করছো যে এ আমার কথা শুনবে, এ আমার ডাকে সাড়া দেবে, আমার উপকার করবে, আমাকে বিপদ থেকে রক্ষা করবে। তার মানে কি? সে মূর্তি পূজাই তো, মূর্তির কাছে তো একই কামনা করা হয়, সেখানে মানত মানা হয়, নজর মানা হয়, তাকে সেজদা করা হয়, তার সামনে রুকু করা হয়, তার সামনে কিয়াম করা হয়। তোমরা তাই তো করো। দরগা আর দুর্গা একই তো ব্যাপার, খালি পার্থক্য কোরআনে নেই, কিন্তু কোরআনে এই কথা তো আছে। এই যে কবর পূজা, কবরের ধারে পাশে থেকে মূর্তি পূজা শুরু হওয়ার কথা কোরআনে আছে, নূহ সূরা নূহে, তাই না? ব্যাস, তাহলে আজকে আমরা একটা বিষয় জানব, সেটা হচ্ছে কি, যে কবর জিয়ারতের মাধ্যমে যে শিরিক হয়, তো কবর জিয়ারতের মানে মোটামুটি কি কি করতে হয়, কি কি করতে হয় না, কিভাবে শিরিক হয় আর কিভাবে শিরিক হয় না, কথাগুলো পয়েন্টগুলো মনে রাখবেন। বাসার আন্দার যদি ঘুম এসে থাকে, ঘুমটা ঝেড়ে ফেলুন। শরীয়ত জিয়ারত, কবর জিয়ারত হবে তিনটে কারণে, মনে রাখেন ভালো করে। কবর জিয়ারত বিধেয় কটা কারণে? তিনটে কারণে। আপনি কবর জিয়ারত খানে যান, কবর জিয়ারত করতে কি করতে যাবেন? তিনটে কারণে যাবেন। নম্বর এক কি? পরকালকে স্মরণ করব। এখানে কি বসে বসে পরকালকে স্মরণ করতে পারেন না? পারেন, কিন্তু কবরের সামনে যখন যাবেন তখন মনটাই, তাই না, পরিবর্তন হবে। কবরে গিয়ে আপনি দেখেন না, আপনি আপনার আব্বাকে স্মরণ করেন, কিন্তু আব্বার কবরের সামনে যান আলাদা হবে না? হবে না। অবশ্য অনেকে কবরকে ভয় করে, কবরস্থানে ভয় হয় না? হয় না, অনেকে ভয় করে, কিন্তু ওখানে ভয়ের কিছু নেই, ওখানে তৌহিদ বিরোধী কিছু বিশ্বাস আছে, কবরের প্রতি দুর্বলতা আছে, তার জন্য ভয় খায় মানুষ। যাই হোক, প্রথম উদ্দেশ্য হবে যে আপনি পরকালকে স্মরণ করবেন, যে আখেরাত, এরা চলে গেছে আখেরাতের পর্যায়ে, তারপরে এরা আবার কবর থেকে উঠবে, ইত্যাদি ইত্যাদি, মরা মানুষ নিয়ে আপনি চিন্তা করবেন, পরকালকে স্মরণ করবেন। নম্বর দুই, কবরবাসীদেরকে সালাম দেওয়ার জন্য আপনি যাবেন। হুজুর, সালাম তো জীবন্ত মানুষকে দেওয়া হয়, কেন মৃত মানুষকে সালাম দেওয়া হয় না? এই যে কবরবাসীকে দেওয়া হয়, আল্লাহ রসুলের প্রতি সালাম পাঠানো হয়, হয় না? হয় না, তো মৃত মানুষকেও সালাম দেওয়া হয়। এর মানে এই না যে কবরের লোক জিন্দা আছে, ও তো কবর জগতে সবাই জিন্দা আছে, তাই না? প্রত্যেক রুহ, রুহের কি কোনো মরণ আছে? রুহের মরণই নেই। আপনি মারা গেছেন কিন্তু আপনার রুহ মরে না, আপনার বডিটা মারা গেছে, বডিটা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি মারা যান না। সে কবর জগতে সবাই জিন্দা আছে, কিন্তু কবরে আপনার বডি জীবিত নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি আছে কবরে। আম্বিয়াদের বডি নষ্ট হয় না, বাকি মানুষের নষ্ট হয়, কারো হয়তো কোনো কারণে নষ্ট হয় না, সেটা আলাদা কথা। মোট কথা, কবরবাসীদেরকে সালাম দিতে যাবেন, আর সালাম কিভাবে দেবেন আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। সালাম দেওয়ার জন্য সালাম আছে শান্তির দোয়া। সালাম মানে কি? আসসালামু আলাইকুম মানে কি? তোমার উপরে শান্তি বর্ষিত হোক, শান্তির দোয়া। আর কবরে তুমি কি অবস্থায় আছো, তো আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, সালাম, সালামের শান্তি, শান্তির দোয়া দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম ওয়া তাসাল্লিম ওয়া তাসলিমান কাসীর, আমরা বলি সালাম সালাম পাঠাই। তো সালাম মানে হচ্ছে শান্তির দোয়া আমরা দিয়ে থাকি। অর্থ কবরবাসী, তার দ্বিতীয় উদ্দেশ্য হলো যে কবরবাসীকে সালাম দিতে যাব। আর তার মানে এই ধারণা রেখে নয় যে তারা শুনতে পাচ্ছে, সালাম দিলেই কি সালাম শুনতে পাচ্ছে না, সালামের দোয়া দিচ্ছি, তারা শুনতে পাচ্ছে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পৌঁছানো হয়ে থাকে সরাসরি, তিনিও কবরে সালাম শুনতে পান না, আর তাকে মৃত বলা যাবে না? যাবে না, তাকে মৃত বলা যাবে, যেহেতু সাহাবারা বলেছেন, কোরআনে আছে, হাদিসে আছে, মৃত মৃত বলা যাবে, কিন্তু জীবিত আছেন সেই জগতে, বিশেষভাবে তারা রুজি প্রাপ্ত হচ্ছে না, আলাদা কথা, কিন্তু মৃত বলা যাবে। আর মৃত মানুষ শুনতে পায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মসজিদে মাইক্রোফোনে দরুদ পড়া হচ্ছে, শুনতে পান ডাইরেক্ট না, এই মাইক্রোফোনের চাইতেও বেশি শক্তিশালী মাধ্যমে তিনি দরুদ সালাম পান, সালাম পান এবং সালামের উত্তর দেন। কিসের মাধ্যম সেটা? ফেরিস্তার মাধ্যমে, স্পেশাল ফেরিস্তা আছেন, সেই ফেরিস্তার কাজই হলো সালাম, তো যে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ পৌঁছানো আর পৌঁছানো, মাইক্রোফোন থেকে বেশি শক্তিশালী। আর একবার মানে যেভাবে বিদ্যুতের গতির থেকেও বেশি সেই গতিতে সালাম তাকে পৌঁছানো হয়। আমাদের দেশে অনেক হাজি আছে বা অনেক মানুষ আছে হজ করতে যাচ্ছে, গো আমার সালাম পৌঁছে দিও, নবীজিরাও যায়। হায় হায় এই লোকটা যাবে, পৌঁছবে না পৌঁছবে না, মনে থাকবে না থাকবে না, তার থেকে তুমি ডাইরেক্ট এমন সালাম পাঠাও যেমন যেমন আপনার কাছে টেলিফোন আছে, আপনি খবর নেবেন যে আপনার মা কেমন আছে দেশে, আর এই টেলিফোন থাকা সত্ত্বেও আপনি চিঠি লিখছেন, মা তুমি কেমন আছো, চিঠি কতদিনে পৌঁছাবে? তো এগুলো বোকা না বোকামি না, তাও চিঠি পৌঁছবে কিনা তাও ঠিক নেই, আর এই টেলিফোন হাতে আছে, হ্যালো মা কেমন আছো, এই বোকা মানুষরা এরকম করে। ডাইরেক্ট সালাম পাঠাও, তোমার সালাম পৌঁছে দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত আছে, মোট কথা সালাম পাঠানোর জন্য কবরজাত করবে। নম্বর তিন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করার জন্য, জান্নাতের দোয়া করার জন্য, তাদের কবরের আজাব মাফ হোক এই আবেদন করার জন্য কবর জিয়ারত করবেন। ঘর থেকে হয় না? হয়, কিন্তু সামনে গিয়ে বেশি আপনার কি হয়, বেশি আপনার। হ্যাঁ, আর খবরদার ধার করা, ধার করা হুজুর নিয়ে কব দোয়া করাতে যাবেন না। আপনার আব্বা যদি হয়, আপনার আম্মা যদি হয়, আপনার আন্তরিকতা যতটা হবে হুজুরের হবে না? আপনি যে অন্তর নিয়ে দোয়া করবেন বাপ মায়ের জন্য, আপনার হুজুর কি করবে? যদি আপনার সঙ্গে কিছু হয়ে থাকে টকঝক, তাহলে জান্নাত দাও বদলে কি বলবে, জাহান্নাম দাও বলতেও পারে। পরকে দিয়ে, পরকে ব্যবহার করে এসব দোয়া করাবেন না। কথাই বলে পরের হাতে চুলকানি মজা লাগে না। শহীদ ভাই বলছে হুজুর পিঠটা একটু চুলকি দেন তো, তারপর যেমনি চুলকাতে হবে না, একটু ডাইনে না, একটু বাই, একটু নিচে, একটু ওপরে, ঠিক জায়গাতে হয় না, হয় হয় না, পরের হাতে চুলকানি মজা। নিজের হাতটা ডাইরেক্ট যদি চুলকানো হয়, একবারে ডাইরেক্ট গিয়ে চুলকানিতে আরাম পাওয়া যায়। কখনো জোরে দেওয়া হয় অন্যের হাতে, কখনো খুব জোর হয় না, একটু জোরে দাও, কখনো বলে না আস্তে আস্তে, অরে ভাই নিজে দাও, দেখো আরামসে তুমি যেমন দরকার সেই রকম ব্যবহার করতে পারবে। তো পরের হাতে চুলকানি আরাম পাওয়া যায় না, নিজের হাতে চুলকান। আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, অতএব আপনি নিজে দোয়া করুন, কার কাছে? ডাইরেক্ট আল্লাহর কাছে। আর কবরের কাছে গিয়ে করলে পরে মনটা কি হবে, বেশি আবেগময় হবে, বেশি আবেগ আসবে, বেশি ইখলাস আসবে, বেশি আন্তরিকতা আসবে, একাগ্রতা আসবে, এখানে আপনি মায়ের জন্য বাপের জন্য দোয়া করেন। অর্থাৎ দোয়া করার জন্য কবরস্থান যেতে হবে, কিভাবে করবেন সে কথা আমি পরে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওই যে আয়েশার হাদিস আছে, একদিন দেখলাম বিছানায় নেই, তারপরে গেলাম দেখছি তো বাকিতে হাত তুলে দোয়া করছে না। আমি হাত তুলে দোয়া করতে হয় সেটা আমরা পরে আলোচনা করব। এখন যেটা বুঝতে পারলাম, তিন উদ্দেশ্যে কবর জিয়ারত করতে হয়। আর এর মধ্যে জিয়ারত আছে বিদাতি জিয়ারত। বিদাতি জিয়ারত কখন হয়? নম্বর এক, যেটা যে দোয়া, যে জিয়ারত তৌহিদের পরিপন্থী, মানে শিরিক না, সেটা বিদাত হয়, তৌহিদের পরিপন্থী হয়, আর শিরকের অন্যতম ওসিলা হয়, শিরকের ওসিলা, কিন্তু ডাইরেক্ট শিরিক হয় না। কি কি? যেমন এক, কবরের নিকট আল্লাহর ইবাদত করার ইচ্ছা জিয়ারত করা। যে লোক আর আউলিয়া লোক বা ওলি লোক, তার কবরের সামনে যাব, তার পাশে বসে কোরআন তেলাওয়াত করব। কার জন্য করবো? আল্লাহর জন্য। তার পাশে, কবরের পাশে নামাজ পড়বো, কার জন্য? আল্লাহর জন্য। যেমন দোয়া করাতে একাগ্রতা আন্তরিকতা বললাম, আবেগ বেশি আসবে, তুমি নামাজেও বেশি আবেগ আসবে, অতএব সেখানে গিয়ে আমি ইবাদত করব। এটা হলো কি বিদাত, এখানে শিরিক হলো না ডাইরেক্ট। কেন? কারণ আপনি কার জন্য নামাজ পড়ছেন? আল্লাহর জন্য। এখানে শিরিক হলো না, হলো কি বিদাত হলো, এমন বিদাত যেটা তৌহিদের পরিপন্থী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে এইভাবে ইবাদত করতে বলেননি বা নিষেধ করেছেন, বা কবরের দিকে ইবাদত করা নিষেধ, যে মসজিদে কবর আছে সে মসজিদে সালাত হয় না, তাই না? নম্বর দুই, সেখানে বরকত লাভের আশায় জিয়ারত করা। অমুকের কবর জিয়ারত করলে আমার বরকত হবে, আমার কোনো লাভ হবে, আমার কোনো লাভ হবে, বরকত যাকে বলে, তাবাররুকান, তবরুক নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য কবর জিয়ারত করা, বিদাতি জিয়ারত। নম্বর তিন, কবরবাসীর জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে জিয়ারত করা, সেখানে ইসালে সওয়াব। অনেকে কোরআন খতম করে, অনেকে কি বক্সায় কি বক্সায় বক্সানো সব কত কি দোয়া আছে, ইউনুস আর কি কি বহু রকমের দোয়া আছে বা ওদের সিস্টেম আছে, যারা বক্সানোর জন্য কবর জিয়ারতে যায়। নম্বর চার, জিয়ারতের উদ্দেশ্যে দূর থেকে সফর করা, সওয়ারি নিয়ে সফর করা, গাধার পিঠে যাওয়া, ঘোড়ার পিঠে যাওয়া, উটের পিঠে যাওয়া, সাইকেলে যাওয়া, বাইকে যাওয়া, বাসে যাওয়া, ট্রেনে যাওয়া, প্লেনে যাওয়া, এই যে জিয়ারত, জিয়ারতের উদ্দেশ্যে যদি কেউ যায় তাহলে কি হবে, বিদাত হবে আর শরীয়তের বিরোধিতা হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, সফর করা যাবে না সওয়ারি নিয়ে তিন মসজিদ ছাড়া। বুঝতে পারলেন? এমনকি যদি মক্কা থেকে মদিনা যায়, আমরা উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে লোকে মদিনা যায়, তাই না? কি জন্য মদিনা যায়? হ্যাঁ হাসিবর, মক্কা থেকে মদিনা কেন যায়? হজ উমরা থেকে মদিনা যাওয়া জরুরি? হ্যাঁ মদিনা যাওয়া জরুরি না, তা কেন যায় লোকে? জিয়ারত যায়। কিসের জিয়ারত করতে যায় বাদশা নন্দার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য, তাই না? না, যখন আপনি এখান থেকে মদিনা যাবেন কিংবা মক্কা থেকে রিয়াজ থেকে যান কিংবা মক্কা থেকে যান, মদিনা যাচ্ছেন আপনি জিয়ারতের জন্য। কিসের জিয়ারতের জন্য? মদিনার মসজিদের জিয়ারতের জন্য। এবার মদিনার মসজিদে গেলেন, তারপর আপনি কবর জিয়ারত করেন, সমস্যা নেই, কিন্তু মেন উদ্দেশ্যটা যেন কবর জিয়ারত না হয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন। মসজিদের কথা আছে, মাজার জিয়ারত নিষেধ নেই। এখানে হাদিসে কি আছে? মসজিদ জিয়ারত করা, মাজার জিয়ারত নিষেধ নেই। তাহলে হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু বুসরা সাহেবের এক সাহাবি সাথে আমার সাক্ষাৎ হলো। ফাকাল আলি মিন আইনা আকবালতা, তো আবু হুরায়রা বললেন যে তুমি কোথেকে আসছো? বললেন মিনাত তুর, তুরটা মসজিদ না কি? তুর একটা বরকতময় পাহাড় যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে, সেখানে একটা মর্তবা আছে, মর্যাদা আছে, তাই না? এটা তো মসজিদ নয় আর এটা মাজারও নয়, তাই না? পাহাড়। দেখুন সাহাবিদের হাদিস বোঝার ঢং দেখুন কেমন। এই জন্য সালাফি বলা হয়। সালাফি কাকে বলে? যারা হাদিসকে সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী বোঝে। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা খোলো, ঠিক আছে, সাহাবি কেমন বুঝেছেন তোমরা সেই রকম বোঝো। এখানে দেখুন হাদিস তিন মসজিদ ছাড়া সফর করা যাবে না, হাদিস বুঝুন। আবু হুরায়রা বলছেন তুর পাহাড় থেকে, তুর পাহাড় থেকে আমি এলাম। হাইসু কাল্লাম আল্লাহ মুসা ফাকাল আলাহু লাউ লাকিতুকা ক্বাবলা আন তাযহাবা লাযাজারতুকা, যদি আমি তোমার যাওয়ার আগে দেখা হতো তোমার সাথে তাহলে আমি তোমাকে মানা করতাম, নিষেধ করতাম। সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও মসজিদি বিল মদিনা। দেখছেন? তাহলে এই হাদিস দিয়ে বলছেন যে তুর পাহাড় জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, তাহলে মাজার কি করে যাবে? তাতে মাজার হোক, পাহাড় হোক, যাই হবে হোক, সফরের সফর করা যাবে না সওয়াবের আশায়, বরকতের আশায় ইত্যাদি। তাহলে কি হবে? বিদাত হবে এবং শরীয়তের বিরোধী, নিষেধের বিরোধিতা হবে। মোট কথা, বিদাতি জিয়ারত বুঝলেন চার প্রকার। এবার চলুন শিরকি জিয়ারত। শিরকি জিয়ারত এমন জিয়ারত তাওহীদের বিলকুল পরিপন্থী, যেহেতু এতে কোন কোন ইবাদত কবর বাসীর জন্য নিবেদন করা হয়। এটাও হয় তিন ভাবে। নম্বর এক, সেখানে জিয়ারত করতে গিয়ে মনস্কামনা পূরণের আশা করা। ওখানে গেলে ছেলে হয় না, কবছর বিয়ে হয়ে গেল, অমকের মাজারে যাও, তাই না? ও বাবা এই রোগটা ভালো হয় না গো, বলো এই রোগ ভালো হবে না ডাক্তার, ভালো করতে অমকের মাজারে যাও, ওখানে সিন্নি চড়াও, ওখানে মানত মানো, ওখানে সেজদা করো, ওখানে ক্ষীর ক্ষীর মানত মানো, ওখানে ক্ষীর মানো, ইত্যাদি ইত্যাদি, তাই না? আমার এলাকার এক লোক, সে তার বাচ্চা হচ্ছিল না, কোনো মতেই বাচ্চা হচ্ছিল না, তারপরে একদিন আমাদের বোম্মান শহীদ বলে একজন এক জায়গায় মাজার আছে, তার পাশ দিয়ে পার হচ্ছে, নারকেল ক্ষীর বিলি হচ্ছিল, যে কামনা করে খাবে যেমন আমাদের জমজমের পানি সেরকম ক্ষীর বিলি হচ্ছিল, সেই ক্ষীর এনে বউকে খাইয়ে দিল, ছেলে হয়ে গেল। ছেলে হয়ে গেল মানে আলাদা তুল ভাবেন না, মানে ধরল আর কি, বাচ্চা ধরল। যাই হোক, তো এই যে মন, তার মনে কি ছিল যে এখানকার কিছু খেলেই, তাহলে এখানে যাই কেন? যেমন মেলার সময়ে যায়, ওরসের সময়ে যায়, লোকে ওরসের সময় কেন যায়? অনেকে এক একটা নিয়ত নিয়ে যায়, কেউ মুরগি নিয়ে যায়, কেউ হাঁস নিয়ে যায়, কেউ খাসি নিয়ে যায়, কেউ টাকা পয়সা, কেউ মিষ্টি অমুক তমুক, নিবেদন করে কি জন্য? কোনো একটা আশা পূরণ হওয়ার জন্য। এটা কি? এটা হচ্ছে পাকা শিরিক, যেহেতু ওখানে কামনা করলে পাওয়া যায়। দেনেওয়ালা কে? রোগ দেনেওয়ালা আল্লাহ, রোগ ভালো করনেওয়ালা আল্লাহ, সুখ সমৃদ্ধি দেনেওয়ালা আল্লাহ, বিপদ তারণ বিপদ দূরকারী কে? আল্লাহ। তুমি ভাবছে তাহলে এটা পাকা শিরিক হয়ে গেল। নম্বর দুই, তার নিকট সাহায্য ভিক্ষা করা, বিপদে ডাকা, বাবা অমক তুমি আমাকে উদ্ধার করো, আমার এই মামলা হয়েছে, এত টাকা, এত লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে যাচ্ছে, বাবা তুমি আমাকে রক্ষা করো। নম্বর তিন, তার উদ্দেশ্যে এবারে যবেহ করা, নজর নিয়াজ দেওয়া, তাকে সিজদা করা, তাকে ঘিরে তাওয়াফ করা, তাই না, বিভিন্ন রকম ইবাদত, যে ইবাদত কার জন্য, বা কেয়াম করা। কেয়াম করা কাকে বলে দেখেছেন, কিভাবে দাঁড়িয়ে কবরের প্রতি কিভাবে কেউ সিজদা করছে, কে কেয়াম করছে, কে আবার সিজদা করছে কি গোটা বুকটাই লাগিয়ে দিয়েছে মাজারের টাইলের সাথে, এত সিজদার গাঢ়তা। হ্যাঁ, তো এইভাবে এইভাবে আমি কি করেছি, এইভাবে মানুষ কি হয়, শিরকে পতিত হয়, এইভাবে শিরকে পতিত হয়। তো এই শ্রেণীর যদি কেউ জবেহ করে সেখানে গিয়ে, যদিও আল্লাহর নামে করে তবুও জায়েজ না, আর পীর সাহেবের নামে মাজারে যে আছে তার নামে করলে তো বুঝতে পারছেন পাকা শিরিক, তার নামে নজর মানা, বাবা যদি এই হয় তো আগামী বছরে তোমার তোমার মাজারে খাঁসি দেব, আমার ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয় মাজারে এসে খাঁসি দেব, কি আমার ছেলে যদি উদ্ধার হয় মাজারে এসে খাঁসি দেব, কি আমার ছেলে হয় না, ছেলে যদি হয়, যদি যদি যদি, তাহলে এটা হচ্ছে নজর মানত করা, অনেকে বলে নিয়ত করা। তো এ হচ্ছে কি পাকা পাকা শিরিক, বিস্তারিত বলার অবসর নেই, না হলে বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাহ তাআলা ইহুদ ও খ্রিস্টানদেরকে কি করুন, লানত করুন, অভিশাপ করুন, কারণ কারণ তারা নবীদের কবর সমূহকে সিজদার জায়গা বানিয়ে নিয়েছে, ডাইরেক্ট সিজদা করেছে অথবা সেখানে গিয়ে সিজদা করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, নিয়ে আল্লাহ আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, এমন পূজ্য প্রতিমা তুমি আমার কবরকে বানাইও না যেন আমার কবর পূজা না হয়। আপনারা শুনেছেন এক যুগ ছিল যে যুগে নবীর কবর কি হতো, হতো না, তাওয়াফ করা হতো, এখন কি করা হয়েছে দেখেছেন, এখন কি ব্যবস্থা করে দেওয়া হয়েছে নবীর বিভিন্ন রকমের, আর নবীর যে কবর, নবীর কবরকে দেখেছেন হাত তোলেন, নবীর কবরকে দেখেছেন হাত তোলেন, আপনি ভিতরে দেখেছেন, ভিতর জায়গাটা ছিদ্র দিয়ে তো কিছুই দেখা যায় না, দেওয়াল দেখা যায়, দেওয়ালের নিচে ফাঁকা জায়গা, কিন্তু ওই দেওয়ালের ভিতরে কবর আছে, ওটা কেউ দেখতে পায় না, বড় বড় বাদশারাও, যেমন কাবা ঘর, কাবা ঘরের ভিতরে কে আছে, ও বড় বড় কি বলে গেস্ট হয়ে যারা আছে তাদের, জানি না এখানে খুলে দেখানো হয় কিনা, আমরা যে ছিদ্র দিয়ে দেখি সেটা ওই দেওয়াল দেখা যায়, আয়েশার হুজরার দেওয়াল দেখা যায়, কেউ আল্লাহর নবীর কবর দেখতে পায় না, অসম্ভব বাবুর ভাই, অসম্ভব। ওইটাই দেওয়াল, আজ হয় আয়েশার হুজরার দেওয়াল কবর দেখতে পাবেন না, কর ভেতরে সব সমান, তো কবর চিনতেই পারবেন না। অনেকে দেখবেন নেটে আল্লাহ রসুলের কবর লিখলেই লম্বা একটা কবর আসবে, ওটা জালালউদ্দিন রুমির কবর, খবরদার ধোকা খাবেন না, ওটা আল্লাহ রসুলের কবর না, আল্লাহ রসুল কবর বাঁধানো নেই, উঁচুও নেই, আর চাদর চড়ানো নেই, বলে চাদর চড়ানো আছে, ওই দেখতে পান চাদরে ঝুলছে, ওটা ওটা দেওয়ালে, আয়েশার হুজরার দেওয়ালে, কবরের না, সবান মাটি আপনি দেওয়ালের এই পাশে দেখেছেন, ভিতরে দেখেননি, ভিতরে আছে, বুঝতে পারলেন ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে প্রথমে এই আয়েশার হুজরা, তারপরে তার দেওয়াল আছে, এই দেওয়ালের পরে আবার রেলিং, যে রেলিং এ যে ফুটো দেওয়া আছে, বড় ফুটো, তারপরে একটা ছোট, তারপরে ছোট, তাই না? তো আপনি যখন এই থেকে ফুটো দিয়ে দেখছেন সেটা কি দেখছেন, দেওয়ালটা, দেওয়ালের পরে যে সমান মাটি ওইটা দেখছেন, আর ঘরের ভিতরে আপনি দেখতে পাননি, তবে ওইটা আপনি দেখেছেন, ভিতরটা আপনি, অনেকে আবার আতর ছড়ে দেখেছেন, ওখানে আতর ছড়ে, ওখানে চিরকুট ছড়ে, কি জন্য, ওই যে মনস্কামনার জন্য, সব হচ্ছে কি শিরকি, এবং শিরকি জিয়ারত। আল্লাহুল মুস্তাহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এখন পর্যন্ত কবরকে হেফাজত করেছেন, এবং এসব কি বলে আপনার, অনেক আবার দেখবেন কবর জিয়ারত করতে গিয়ে পিছিয়ে পিছিয়ে পিছিয়ে পিছিয়ে হাঁটছে, পুলিশ এসে ও সাহায্য, তারা যেমন মাজারে করা অভ্যেস আছে মদিনাতেও তাই করতে চায়, তারপর শিয়ারা কত কি করছে দেখতেই পাচ্ছেন। আল্লাহুল মুস্তাহান, বহু সমস্যা রয়েছে, চিরকুট আমরা একবার মদিনায় ছিলাম, তার কাগজ পাওয়া গেল, সেই কাগজে লেখা আছে, ইয়া রাসূল আল্লাহ আমাকে একটা ভালো স্বামী চাই, মানে আমার জন্য একটা ভালো স্বামী ব্যবস্থা কর, এটা পাকিস্তানি লেখা হবে, পাকিস্তানি কোনো মহিলা, বুঝতে পারছেন? তো কাকে চিঠি দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে, না, এমনকি সুপারিশ সুপারিশ করবেন না কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুপারিশটা কি আল্লাহ নবীর কাছে চাইতে হবে না আল্লাহর কাছে চাইতে হবে? অনেকে আল্লাহর নবীর কাছে গিয়ে চাই, আল্লাহ নবী কাল কিয়ামতে আমার জন্য সুপারিশ করো, এগুলো কি? এগুলো হচ্ছে শিরিক। মোটামুটি এই ধারণা থাকলো, পরবর্তীতে দীর্ঘ আলোচনা আছে কবর কিভাবে জিয়ারত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।